যদি আল্লাহ তাআলা এর মাধ্যমে হেদায়েত দিয়ে দেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এইভাবে আকর্ষণ করার জন্য আপনি বেনামাজিকে জাকাত দেন, তাছাড়া খবরদার সে যদি নামাজ না পড়ে জাকাত দেবেন না। হ্যাঁ, বানি হাশিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের কারোর জন্য জাকাত খাওয়া জায়েজ না। কেউ যদি বলে আমি আল্লাহর রাসূল, দেখেন সে জাকাত খাচ্ছে কিনা, তাহলে পরীক্ষা হয়ে যাবে। যদি আল্লাহর রাসূল হয় তাহলে সে জাকাত খাবে না। নিকটবর্তী অভাবীদেরকে জাকাত দেওয়া মুস্তাহাব, মানে এদের মধ্যে সবচেয়ে ভদ্র কে, যে আপনার নিকট আত্মীয় ভাই বোন ইত্যাদি, তাই না? কি বলছে, যদি তাদের খরচ বহন করা জাকাত প্রদানকারীর উপর আবশ্যক না হয়, এবং খরচ বহন করা যদি আবশ্যক হয় তাহলে তাকে জাকাত দেওয়া জায়েজ নয়। বুঝতে পেরেছেন? আর যার খরচ ভরণ পোষণ আপনার জন্য ওয়াজিব, যেমন আপনার মা বাপ আছে, যেমন আপনার ছেলে সন্তান, তাদের ভরণ পোষণ করা কি ওয়াজিব, সুতরাং তাদেরকে আপনি জাকাতের মাল দিলে পরে আপনার নিজেই জাকাত খাওয়া হবে। যাদের খরচ বহন করা জাকাত প্রদানকারীর উপর আবশ্যক, ওইসব আত্মীয়দেরকে জাকাত দেওয়া বৈধ নয়। জাকাত অন্য দেশে প্রদানকারী দেশ ছাড়া না পাঠানোই উত্তম, মানে যেখানে আপনি বাস করছেন সেখানে জাকাত দিতে হবে, যেমন ফিতরা জাকাতের কথা বলেছিলাম। কিন্তু যদি এখানে মিসকিন চশমা লাগিয়েও দেখা না যায় তাহলে কি করা হবে? আমার দেশের মিসকিনের অভাব নেই, আমার আত্মীয় নিজের আত্মীয় সব দেশেই আছে, এখানে তো নেই, আপনার আত্মীয়দেরকে জাকাত পাঠান, সমস্যা নেই। স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারে, কিন্তু স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারে না, কেন সাধারণ? কারণ স্ত্রীর ভরণ পোষণ স্বামীর জন্য ফরজ, কিন্তু স্বামী ভরণ পোষণ করা স্ত্রীর জন্য ফরজ নয়। এখন যদি একই সংসারে থাকে, একই ঘরে থাকে, হয়তো বা মনে করেন যে ওই যে কি বলে কোন রকম করে মানে বড় লোকের মেয়ের সঙ্গে লাভ ম্যারেজ টাভ ম্যারেজ করে বিয়ে হয়ে গেছে, গরিব মানুষ এখন বড় লোকের মেয়ে পেয়েছে, জামাই হয়ে গেছে, এখন একই ঘরে এক সংসারে থাকছে, তাকে আবার জাকাত কি করে দেবে? মনে করুন তার পড়াশোনার জন্য কিংবা তার চিকিৎসার জন্য, এই শ্রেণীর কোন খরচ মানে তার সেপারেট খরচের জন্য কোন টাকার দরকার হলে পরে স্বামীকে জাকাত দিতে পারে, তার সেপারেট খরচের জন্য, সেই খরচের জন্য নয় যে খরচ তার তার ভাগে নিয়ে চলে আসবে। এমন বলে স্বামীকে জাকাত থেকে খাওয়াবো, তো ভাত তো একই সঙ্গে রাঁধছো, আলাদা করে রাঁধে খাওয়াও, স্বামী বুঝতে পারলে তো সমস্যাও আছে আবার। হ্যাঁ, একটা প্রশ্ন এখানে বলে দিই, যাকে আপনি জাকাত দেবেন তাকে কি জানানো জরুরি যে এটা আমি জাকাত দিচ্ছি? না, জরুরি নয়, কারণ জানালে পরে সে হয়তো নাও নিতে পারে, অথবা তার অসম্মান হয়, লজ্জা পাবে, এই জন্য তাকে জানানো জরুরি নয়। আপনি আপনার ভাইকে দেন না জানিয়ে দেন, বোনকে দেন না জানিয়ে দেন, আত্মীয়কে দেন না জানিয়ে দেন, সমস্যা নেই। তেমনি স্ত্রী তার স্বামীকে জাকাত দেয় না জানিয়েই দেন, যে ঠিক আছে তুমি যাও বিদেশে যাও, পড়ে এসো আমি তোমাকে খরচ দিচ্ছি, কি যাও তুমি বিদেশে যাও আমি তোমার টিকিটের খরচ দিচ্ছি, এইভাবে জাকাত স্বামীকে দিতে পারে। কিন্তু কোন স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারে না। যে জিনিস নিজস্ব ব্যবহারের জন্য তৈরি করা হয় তাতে জাকাত নেই, তবে নিজস্ব ব্যবহারের জন্য অলংকার সমূহে জাকাত প্রদান করা উত্তম। দেখেন উত্তম লিখেছে, ওয়াজিব কে বলছে? ওয়াজিব কে বলছে? ওয়াজিব না, এই জন্য উত্তম বলছে কেন, যেহেতু উভয় পক্ষের দলিল এমন, যে যুক্তি এমন, যে আপনি একটা কে অপর প্রতি প্রাধান্য দিতে পারেন না, এই জন্য এখানকার প্রধান মুক্তি বলছেন উত্তম, দিয়ে দেওয়া ভালো। তবে আমি বলি না যে ওয়াজিব, কারণ এগুলো ব্যবহারিক জিনিসের মতো। একটা গাড়ি 5 লাখ টাকা গাড়ি যাতে জাকাত নেই, আপনার বাড়িতে জাকাত নেই, আপনার ঘড়িতে জাকাত নেই, আর আপনার অলংকার স্ত্রীর অলংকার জাকাত আছে, এটা কি যুক্তির কথা? যে অলংকার পড়া হয়, অবশ্য যে অলংকার ব্যবসার জন্য রাখার, যে অতিরিক্ত অলংকার তিনি রেখে দিয়েছে ব্যবসার জন্য বা কাজের জন্য, সেটা না, সেটা জাকাত আছে। কিন্তু যেটা পড়া হয় কাপড়, আট পড়ি কাপড়ের মতো, তোলা কাপড়ের মতো, তোলা অহংকার আছে, অলংকার আছে, আর মেয়েদের অলংকার হচ্ছে অহংকার। হ্যাঁ, ব্যবহার করে না সারাদিন, ছোটখাটো হয়তো না কানে টানে লাগিয়ে রাখে, বাকি হয়তো কোন পার্টি ফার্টি হলে তখন অলংকার রাখেন, গলাতে 4 রকমের হাত, আঙুলে 5 রকমের আংটি, বিভিন্ন তাদের সব সিস্টেম আছে, যাই হোক, অথচ অলংকার কার জন্য করতে হয়? স্বামীর জন্য, অথচ স্বামীকেই ফাঁকি দেয় আর পরে কার জন্য? ভাইদের জন্য। আল্লাহ যা ইজারার জন্য ভাড়া দেওয়ার নিয়ম তৈরি করা হয় তার মুনাফায় জাকাত আছে, মূলে মূল্যে নয়। একটা গাড়ি কিনলেন 10 লাখ টাকা দিয়ে, বাস এমন যে বাসের দাম কত? 25-30 লাখ টাকা আছে। লাক্সারি বাস হলে আরো বেশি দাম, 50 লাখ টাকা দিয়ে একটা বাস কিনলেন, বেশ এই বাসের জাকাত আছে? 1 বছর 2 বছর 5 বছর পেরিয়ে যাক, জাকাত নেই। কিন্তু ওই বাস থেকে যে ভাড়া আসবে, ইনকাম আসবে, তাতে জাকাত আছে। একটা বাড়ি করলেন, একটা বাড়ি করলেন 50 লাখ টাকা দিয়ে, তাতে জাকাত আছে না? কিন্তু ওই 50 লাখ টাকা বাড়িতে যখন বাড়িটা ভাড়া দেবেন, সেই ভাড়াতে ভাড়াটায় কি আছে? জাকাত আছে। যদি আপনার 50 লাখ টাকার বাড়ি করার পর একবারই আপনি খালি হাত হয়ে গেলেন, তা তো আর হয় না, অনেক এরকম তার লোক তো হবে, ঠিক আছে? যদি নেশার পরিমাণ না হয়, জায়গা নেই, নেশার পরিমাণ হতে হবে মোট কথা, ঠিক আছে? আসসালামু আলাইকুম আপা, আপনাদের কোনো প্রশ্ন আছে?